السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের আলোচনায় আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হলো যে আমরা কার সাদৃশ্য অবলম্বন করব। আমরা যদি মুসলমান হই তো আমাদের উচিত হলো মুসলমানদের সাদৃশ্য অনুরূপ অবলম্বন করা। আমরা হব কাদের মতো? মুসলমানদের মতো। আমরা কাফেরদের মতো হব না, বা আর এমন কারো মতো হব না যে যাদের মতো হতে শরীয়ত আমাদেরকে নিষেধ করেছে। শরীয়ত কাদের মতো হতে নিষেধ করেছে? তাদের মধ্যে এক হলো অনারবদের সাদৃশ্য অবলম্বন করা যাবে না, আরবদের সাদৃশ্য অবলম্বন করতে হবে। আরবদের বিরুদ্ধে কেমন, কিসে আমরা তাদের সাদৃশ্য অবলম্বন করব? আসলে অনারবদের এমন কিছু কাজ আছে যেগুলো শরীয়ত বিরোধী, যেগুলো শরীয়ত বিরোধী নাই সেগুলো অনুকরণ করতে কোনো সমস্যা নেই, কিন্তু যেগুলো শরীয়ত বিরোধী সেগুলোর মধ্যে কোনো কাজ আমরা তাদের অনুকরণ করতে পারি না। যেমন অনারবদের নিয়ম হলো তারা তাদের রাজা বাদশাহ এবং বুজুর্গদের সামনে দাঁড়িয়ে থাকে। রাজা বসে আছে, রাজার সামনে দেখবেন চারিদিকে দাঁড়িয়েছে, বুজুর্গ বসে আছেন আর তার চারিপাশে লোক দাঁড়িয়ে আছে। এমন দাঁড়িয়ে থাকা শরীয়তে নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় যে মানুষ তার জন্য দাঁড়িয়ে থাক, তাহলে পরে সে যেন নিজের ঠিকানা জাহান্নামে পায়। এই জন্য আমরা কিয়াম নিষেধ বলি। কিয়াম এক তো বিদাত, আর দ্বিতীয় হচ্ছে নিষেধ। দরুদে কিয়াম, আপনি দরুদ পড়বেন, দরুদ পড়বেন, দাঁড়িয়ে দরুদ পড়া হচ্ছে বিদাত এবং নিষেধ। ওরা মনে করে থাকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হয়েছেন, তাই তার তাজিমের উদ্দেশ্যে দাঁড়িয়ে খাড়া হয়ে যায়, কিন্তু আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দাঁড়ানোকে পছন্দ করতেন না এবং তিনি নিষেধ করেছেন যে যেমন অনারবরা তাদের রাজা বাদশাহ এবং বুজুর্গদের সামনে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে থাকে, তোমরা সেরকম দাঁড়িয়ে যেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্য হাদিসটা যাইফ, তবু তার অর্থ কিন্তু সহি। তিনি বলছেন লা তাকুমু কামা তাকুমুল আআজিম ইউআযিমু বাযুহা বাযা, যেমন অনারবরা এক অপরকে তাজিম করার উদ্দেশ্যে উঠে দাঁড়ায়। দেখেছেন কোর্টে যখন হাকিম আসে তখন সমস্ত উপস্থিত উঠে দাঁড়ায়, স্কুল কলেজে যখন টিচার আসেন তখন ছাত্ররা সম্মানার্থে উঠে দাঁড়ায়। এই তাজিমের জন্য উঠে দাঁড়ানো জায়েজ না। এমনি মুসাফা করার জন্য উঠে দাঁড়ানো, আপনাকে আগে বাড়িয়ে নিয়ে আসার জন্য উঠে দাঁড়ানোর সমস্যা নেই, কিন্তু তাজিমের উদ্দেশ্যে যদি উঠে দাঁড়ানো হয় তাহলে সেটা হচ্ছে নিষেধ। রাসূল আনাস বিন মালিক বলেছেন মা কানা শাখসুন ফি দুনিয়া আহাব্বু ইলাইহি মিন রুয়াতি মিন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কানু লা ইয়াকুমুনা লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার মতো আর অধিক পছন্দনীয় জিনিস সাহাবাদের জন্য কিচ্ছু ছিল না। আল্লাহ নবীকে এক দর্শন দেখতে পেলে বুঝতে পাচ্ছেন হৃদয় কেমন যেন ভরে উঠত, তার তাজিমে মন ভরে উঠত, কিন্তু তাকে দেখে দাঁড়াতেন না সাহাবারা, তাকে দেখে দাঁড়াতেন না। কেন? লেমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি লিযালিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা অপছন্দ করেন সাহাবারা জানতেন, তাই তিনি তার উদ্দেশ্যে তারা তার উদ্দেশ্যে উঠে দাঁড়াতেন না। বোঝা গেল কি যে উঠে কারো তাজিমের উদ্দেশ্যে উঠে দাঁড়িয়ে থাকা বা দাঁড়ানো এটা অনারবদের অভ্যেস, যে তোমরা অনারবদের মতো এই কাজ করো না। যেমন অনেক হাদিস বলছেন ফালা তাফালু ইতামু বি আইমাতিকুম মিন সাল্লা কায়িমান ফাসাল্লু কিয়ামান ওয়া ইন সাল্লা কা'ইদান ফাসাল্লু কু'উদান, নামাজের ব্যাপারে বলা হয়েছে যে ইমাম যখন দাঁড়িয়ে নামাজ পড়বে তখন তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো, যখন বসে পড়বে তখন বসে পড়ো, আর তোমরা ওই কাজ করো না যে ফেলা ফারেস ওয়া রুম, রুম এবং পারস্যের লোকেরা যেমন করে তাদের তার বুজুর্গদের সামনে দাঁড়িয়ে থাকে, তোমরা সে কাজ করো না। বুঝাই গেল পার্লামেন্টের স্পিকার মন্ত্রীদের জন্য দেখবেন পার্লামেন্টের মধ্যে সব সবাই উপস্থিত দাঁড়াচ্ছে, বুজুর্গকে কেউ এলে পরে তার জন্য উঠে দাঁড়াচ্ছে, এরকম তাজিম প্রকাশ করার জন্য বিনয় প্রকাশ করার জন্য উঠে দাঁড়ানো বিজাতীয় আচরণ কোন মুসলিমের জন্য তা বৈধ নয়। বৈধ নয় কোন মৃত বা তার আত্মার উদ্দেশ্যে কয়েক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা, বলে না শ্রদ্ধার্ঘ্য নিবেদন করো, তার জন্য দু মিনিট কি তিন মিনিট উঠে দাঁড়াও, অথচ ক্যাম তার জন্য খাস কাহিনী আল্লাহর জন্য বিনয় সহকারে উঠে দাঁড়াও। সেই দাঁড়ানো যদি আমরা অন্যের কোন উদ্দেশ্যে দাঁড়াই, কোন মৃত ব্যক্তির আত্মার উদ্দেশ্যে তার কি বলে তার শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য যদি দাঁড়াই, তাহলে ওই ওদের মতোই অনাথদের আমাদের আনুরূপ্য হলো, সাদৃশ্য হলো, যা আমাদের জন্য যায় নয়। এই প্রথা বিজাতির নিকট থেকে ধার করার প্রথা, সুতরাং তা আমাদের জন্য যায় না। শরীয়ত নিষেধ করেছে জাহিলি যুগের লোকদের সাদৃশ্য অবলম্বন করতে। জাহিলি যুগের লোকরা যে সমস্ত কাজ করত তাদের মতো করো না। ইসলাম আসার পূর্বে জাহিলি যুগ ছিল অন্ধ ও মূর্খতার যুগ, ভ্রষ্টতার অন্ধকার ছিল ঘন কালো হয়ে মানুষের মনে ও সমাজে। সে যুগের সেই অসভ্যতা কৃষ্ট তমসাচ্ছন্ন বিভাবলী ভেদ করে সভ্যতার সূর্য উদিত হলো নবীর রূপে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবুয়তের সূর্য আনয়ন করলেন, দূর হলো মূর্খতা ও ভ্রষ্টতার অন্ধকার, অপসৃত হলো মনের কালো। নূর নবী বলে না, নূর নবী, নবীর নূর মানে নূর মানে ওই নূর না যেটা যেটা ওরা মনে করে নূর থেকে সৃষ্টি, না, নবুয়তের নূর। যেমন কোরআনের একটা নূর আছে, জ্ঞানের একটা নূর আছে, আলো আছে, নবুয়তের আলো। এই নবুয়তের আলো অন্ধকারের কালো দূর করলো, ভ্রষ্টতার কালো দূর করলো, কুফরির কালো দূর করলো, শিরকের কালো দূর করলো, অপসৃত হলো মনের কালো, নিন্দিত হলো জাহিলিয়াতে সকল কর্ম। সুতরাং সেসব কর্ম প্রথা কোন মুসলিম যে গ্রহণ করতে পারে না তা বলাই বাহুল্য। মহিলাদেরকে বেপর্দায় রাখা হলো জাহিলি যুগের প্রথা। এই বেপর্দা মানে আপ টু ডেট হওয়া, আধুনিকা রমণী, আধুনিকা মহিলা হওয়া, তার মানে পরিষ্কার করে বেপর্দা হওয়া, অর্ধনগ্ন হওয়া, ন্যাংটা হওয়া। এখন তো বহু রকম বুঝতে পারছেন, কেবল প্যান্ট শার্ট পরে কিংবা গেঞ্জি পরে স্কার্ট ব্লাউজ পরে, এখন তো মহিলা অধিকাংশ দেহ বের করে বক্ষস্থল বের করে ঘুরে বেড়াচ্ছে সমুদ্র সৈকতে, তো ব্যাপারই নেই, পার্কে দেখুন, বাজারে দেখুন, একদম যেন বলছে নারী স্বাধীনতা। নারী স্বাধীনতা নয়, যৌন স্বাধীনতা, এটা হচ্ছে জরায়ু স্বাধীনতা। এই স্বাধীনতা নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, এটা কাদের কথা? ওরা বলে আমাদেরকে বলে সেকেলে, বোরকা পরালে বলে সেকেলে, পর্দা করলে বলে সেকেলে। আচ্ছা আপনারা বলতে পারবেন সেকেলে মানে কি? মানে সেই পুরনো সেই কালের অনুকরণ করা। পর্দা না মানা, এই পর্দা না মানাটা বেশি পুরনো নাকি মানাটা বেশি পুরনো? পর্দা না মানাটা বেশি পুরনো, বেশি সেকেলে নাকি মানাটা বেশি সেকেলে? না মানাটা বেশি সেকেলে। কেন? যেহেতু ইসলাম আসার আগে মহিলারা বেপর্দা হয়ে মুখ খুলে ঘুরে বেড়াতো, তাহলে তোমরা বেশি সেকেলে, আমরা বেশি সেকেলে। কারা আধুনিক? ইসলাম আধুনিক, মুসলিমরা আধুনিক, নাকি ওই জাহেলি যুগের ভ্রষ্ট কাফেররা আধুনিক? তারাই বেশি সেকেলে, তারাই হচ্ছে রক্ষণশীল। তারা ইসলামের আগে জাহেলি যুগের মহিলারা যে বেপর্দায় ঘুরে বেড়াতো, নিজেদের রূপ সৌন্দর্যকে প্রদর্শন করে বেড়াতো, বর্তমান বিশ্বে সমগ্র জাতির অন্ধ অনুকরণ হলো মহিলাদের আগ্রহ পর্দাহীনতায় বেদনা পুরুষের সামনে যাওয়া তারা করত। আর তাদের অনুকরণ যারা করে আজকাল বর্তমান আধুনিক মহিলারা তাদের অনুসরণ করে, তাদের অনুকরণ করে যারা জাহিলি যুগের মহিলারা এই করত, বেয়াদব হয়ে বেড়াত। কোরআন নারীকে সম্বোধন করে বললেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। তোমরা নিজ নিজ ঘরে অবস্থান করো, ঘর অবস্থান করো মানে ঘর থেকে বেরো না, তা না, কাজ ছাড়া প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হইও না, পর্দায় থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর পূর্বের জাহিলি যুগের মেয়েদের মতো বেপর্দায় নিজেদেরকে প্রদর্শন করিয়ে বের প্রদর্শন করে বেরিয়েও না, নিজেদেরকে দেখিয়ে বেড়াবে, নিজের রূপ দেখিয়ে বেড়াবে, নিজের বক্ষস্থল দেখিয়ে বেড়াবে, বিনা পর্দায় ছোট কোম্পানি হয়ে ঘুরে বেড়াবে, যাতে তাকে নিজের রূপ প্রদর্শন করবে আর আকর্ষণ করবে, এটা তোমাদের কাজ, জাহিলি যুগের মেয়েদের কাজ। অতএব তোমরা তাদের মতো হইও না। ইসলাম আমাদেরকে জাহিলি যুগের লোকেদের মতো হতে নিষেধ করে। জাহিলি প্রথা যেমন মৃত ব্যক্তির জন্য মাতম করে শোক পালন করা, কাদের কথা? জাহিলি যুগের লোকদের কথা। একবারে হ্যাঁ মাতম করে, ও আমার পাহাড় গো, আমার সাত কোদালের মুনিশ গো, আমার এই গো রাজা গো, আমার বাদশাহ গো, মেয়েরা কানে তাই না? নিজের স্বামীর জন্য কাঁদে, বানিয়ে বানিয়ে ইনিয়ে বিনিয়ে কত রকম মানে ছন্দ বানিয়ে কাঁদে। এ কান্না হচ্ছে মাতম করে কান্না হচ্ছে জাহেলিয়াত যুগের কান্না, মর্যাদা দেওয়া, বংশ নিয়ে গর্ব করা। বংশ নিয়ে গর্ব অনেকে করে না, তার মানে সে হচ্ছে বড়, নিজের বংশটাকে নিজে বড় মনে করে গর্ব করা কাদের কাজ, জাহেলিয়াত যুগের লোকেদের কাজ। অপরের বংশে খোঁটা দেওয়া, নিজের বংশ তো বড় করা মানে তো অপরের বংশকে খোঁটা দেওয়া না, ও আচ্ছা ও তো অমুক বংশের লোক রে, ও বড় আলেম হয়েছে, হ্যাঁ ও তো অমুক বংশে, ও সারা গলায় পদ্ম ফুল ফুটেছে, বলে কি সারপুরে পদ্ম ফুল ফুটেছে, তার মানে কি তুচ্ছ করে দিল, তাকে তুচ্ছ ছোট করে দিল, বড় আলেম হয়তো তাকে ছোট করে দিল। রাশি চক্রে বিশ্বাস রাখা, রাশি চক্রে বিশ্বাস রাখা মানে অমুক রাশি এই এলে পরে বৃষ্টি হবে, অমুক রাশি হলে পরে বৃষ্টি, অমুক রাশির ফলে বৃষ্টি হওয়া, এসব জাহেলিয়াত যুগের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান দারাবা আল-হুদুদ ওয়া শাক্কা আল-জুয়ুব আও দাআ বিদাওয়া আল-জাহেলিয়া, সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে ব্যক্তি শোকে কারো মরাতে বা শোকে গালে চাপড় দেয়। গালে চাপড়ে দেখেছেন শিয়ারা কিভাবে শোক করে, মাতম করে, পিঠে বাড়ি মারে, হ্যাঁ এভাবে পিঠে বাড়ি মারে, গালে চাপড় মারে, বুক ছিঁড়ে কাপড় ছিঁড়ে ইত্যাদি ইত্যাদি, খবরদার শোকে খবরদার গাল ছিঁড়বে না, তারপরে নিজের জামা কাপড় ছিঁড়বে না, আর জাহেলি যুগের ডাকের মতো ডাক ছাড়বে না, জাহেলি ও আমার বাহার গো আমার ছাত কোদালের মনে শুধু খবর দাও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহেলিয়া লা ইয়াতরুকুনাহুন্না, চারটি কাজ আমার উম্মতের মধ্যে আছে এবং থাকবে ছাড়বে না, এটা হচ্ছে জাহেলি যুগের কাজ। এই চারটি কাজ হচ্ছে জাহেলি যুগের কাজ, কি কি বলছেন, আল ফাসর ফিল আহসাব বংশ নিয়ে গর্ব করা, ওয়া তানু ফিল আনসাব পরের বংশে খোঁটা দেওয়া, ওয়াল ইসতিসকাউ বিন নুজুম আর রাশি চক্রের ফলে বৃষ্টি কামনা করা, ওয়ান নিয়াহা আর মৃতের জন্য শোক পালন করতে মাতম করা, মাতম করে কান্না করা। এমনি কান্না করা কি নিষেধ? না, চোখ দিয়ে পানি বয়ে যাক সমস্যা নেই, চোখ দিয়ে পানি বওয়া নিষেধ না, আপনার কান্না তো আসবেই, কিন্তু কান্নার সাথে আপনি শব্দ করে করে বানিয়ে বানিয়ে যেমন আমাদের দেশে মেয়েরা কাঁদে, এই কান্না মাতম করা যায় না। আপনার গাল চাপড়িয়ে, তারপরে আপনার পিঠ চাপড়িয়ে কিংবা বুক চাপড়িয়ে, যে আপনারা কান্না যে অনেক মহিলা কান্না করে কিংবা শব্দ করে বিনিয়ে বিনিয়ে ছন্দ বানিয়ে, এটা জাহেলি যুগের কাজ। বা জাহেলি যুগের একটা কাজ হলো অন্ধ পক্ষপাতিত্ব, তার মানে মনে করুন জেলায় জেলায় জেলা জেলা নিয়ে বিভেদ সৃষ্টি করে নিজের জেলার লোকের সাথে অন্ধ পক্ষপাতিত্ব, দেশ দেশ ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ ইত্যাদি এইভাবে জেলায় জেলায় কি বলে দেশে দেশে নিজের লোকদেরকে নিয়ে অন্ধ পক্ষপাতিত্ব। দেখো আপনার বাতিল দেখার দরকার নেই, বাস আমার দেশের লোক তার হয়ে লড়লাম, যদিও সে বাতিল বাতিলপন্থী তবুও তার হয়ে লড়লাম, হকের বিরুদ্ধে লড়লাম, কিসের জন্য? শুধু অন্ধ পক্ষপাতিত্বের জন্য। অন্ধ পক্ষপাতিত্ব এ হচ্ছে জাহেলি যুগের কাজ। একবার এক যুদ্ধে মুহাজিরি এবং আনসারির মাঝে সামান্য ঝগড়ার কারণে লেগে গেল, যখন ঝগড়া হলো একজনের পাছায় মানে থাপ্পড় দেওয়া হলো, মুহাজির আনসারি এক ব্যক্তি পাছায় মারলো, ফাকাল আল মুহাজিরি ইয়া আল মুহাজিরি, তখন যখন মারামারি শুরু উপস্থিত হয়ে গেল শুরু হয়ে গেল, তখন মুহাজির মুহাজিরিকে ডাকলো, এ মুহাজিরিনের দল আমাকে সাহায্য করো, আর আনসারি আনসারের দলকে ডাকলো, এ আনসারের দল আমাকে সাহায্য করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে খবর গেলে তিনি বলে, এই লোক সকল মা বাদু দাওয়াল জাহেলিয়া, তোমরা এই জাহেলিয়াতের ডাক কেন ছাড়ছো, তার মানে তুমি মুহাজিরিকে ডাকছো আর আনসারকে ডাকছে, নিজে নিজের অন্ধ পক্ষপাতিত্ব। যেমন বংশের টান হয়, যেমন দেশের টান হয়, যেমন ভাষার টান হয়, তাই না? এখন যদি এখানে 50 জন কেরালা লোক থাকে আর 50 জন বাঙালি থাকে, তখন বাঙালি কাকে ডাকবে? কেরালাওয়ালাকে ডাকবে, আর কেরালা কি বাঙালিকে ডাকবে? না, এ হচ্ছে জাহিলি যুগের কাজ, অন্ধ পক্ষপাতিত্ব, হক বাতিল না। আপনি যদি বাঙালি হন ঠিক আছে, জিজ্ঞেস করেন ভাই কি হলো, আমি হকের সাথে আছি, বাঙালি বলি তুমি তোমার লোক তার না, তোমার সাথে ছাত্রের লোক তার না, তেমনি কেরলাওয়ালারও উচিত হক বাতিল দেখবে যে হ্যাঁ বাঙালির বিরুদ্ধে হয়তো লাগ, তা না তা বুঝতে হবে হক কি, কিন্তু মোট কথা যে বুঝে না, অন্ধভাবে যদি এইভাবে অন্ধ পক্ষপাতিত্ব করে, এতে জাহিলিদের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, দাউহা ফাইন্নাহা মুনতিনা, বর্জন করো, এ কাজ বর্জন করো, এ হচ্ছে পচা কাজ, এ হচ্ছে দুর্গন্ধময় কাজ, খবরদার অন্ধ পক্ষপাতিত্ব। এইভাবে ডাক দিয়ে বংশগত, ভাষাগত, দেশগত, জাতিগত এই অন্ধ পক্ষপাতিত্ব তোমরা করো না। মোট কথা, নিজের দেশ, ভাষা, মজাব, গোত্র, রং, বর্ণ প্রভৃতিতে অন্ধ পক্ষপাতিত্ব করা ইসলামে জায়েজ না, জায়েজ যুগের কাজ। সকল মুসলিম ভাই ভাই, তাদের মাঝে ভেদাভেদের কোন প্রাচীন নেই, বর্ণ বৈষম্যের অভিশাপ থেকে সমাজ সম্পূর্ণ মুক্ত হবে, মুসলিম সমাজ। এ সমাজের সকলেই সমান অধিকারের দাবিদার। সবচেয়ে শ্রেষ্ঠ হলো সেই ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ হলো সেই ব্যক্তি যার তাকওয়া সবচেয়ে বেশি। কায়েস ইবনে হাজেম বলছেন, দাখালা আবু বকর আলা ইমরাতি মিন আহমাস ইউকালু লাহা যাইনাব, বলছেন হজের সফরে ছিলেন, তো সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মহিলার কাছে গেলেন, সেখানে দেখলেন এক মহিলার নাম ছিল যাইনাব। ফারাআহা লা তাতাকাল্লাম, দেখলেন সে কথা বলে না, মহিলাটা কথা বলে না। ফাকালা মা লাহা লা তাতাকাল্লাম, আবু বকর সিদ্দিক বললেন, কি ব্যাপারে এই মহিলা কথা বলে না কেন? কালু হাজ্জাত মুসমিতা, হজ করতে এসেছে এবং নিয়ত করেছে সে কথা বলবে না, কারণ কথায় কি হয়, কথা কথাতে পার হয়, কথা অল্প বললে পরে যত অল্প পার যত পার অল্প বলো, তো এ হজ করতে এসে বলে কথাই বলবে না, কি কথা একবারে না বলা কিনা ঠিক, এটাও ঠিক না, আর বেশি বিড়বিড় বিড়বিড় করে গিরগির গিরগির করে কথা বলাও ঠিক না, মধ্যবর্তী পন্থা অবলম্বন করো, মহিলা কথাই বলবে না। আবু বকর সিদ্দিক বললেন, কি ব্যাপার মহিলা, তুমি কথা বলছো না কেন? কালা লাহা তাকাল্লামি, তুমি কথা বলো। ফাইন্না হাযা লা ইয়াহিলহা, লা ইয়াহিল, এই তোমার জন্য হালাল নয় যে তুমি একদম কথা বন্ধ করে হজ করবে, বিধান না বিধান, আল্লাহর নবী হজ করতে এসেছেন কথা বলেছেন, তুমি মোটেই কথা বলবে না, এটা বাড়াবাড়ি। কিছু লোকের বাড়াবাড়ি আছে, বুঝলেন, কিছু লোকের বাড়াবাড়ি আছে, অনেক লোক আছে নামাজ পড়তে মসজিদে দেখেছেন, পাড়াগ্রামে দেখবেন বা এমনি শহরে থাকতে পারে, নামাজ পড়তে এসে তারা গরমে নামাজ পড়তে চায়, বলে নামাজ পড়তে এসেছে পাখা কেন, আল্লাহর জন্য কষ্ট কর, ইচ্ছা করে কষ্ট করার তো উদ্দেশ্য নয়, কষ্ট হলে কষ্ট বরণ করো, কিন্তু ইচ্ছা করে ফ্যান বন্ধ রেখে এসি বন্ধ রেখে তুমি কষ্ট করে নামাজ পড়বে আর তাতে সব বেশি আছে মনে করবে, এটা কি বেকুবি না, এটা বেকুবি বাড়াবাড়ি। মহিলা এখন ভাবলো কি যে চুপচাপ আমি হজ করবো কথা বলবো না, সব বেশি হবে পাপ হবে না। আবু বকর সিদ্দিক বললেন, মহিলা তুমি কথা বলো, তোমার জন্য এটা হালাল নয় যে তুমি চুপ করে হজ করবে, হাযা মিন আমালিল জাহিলিয়া, এই হলো জাহিলি যুগের কাজ, দেখছেন জাহিলি লোকদের কাজ, জাহিলের লোকদের কাজ, এই ইসলামের পূর্বে ছিল তারা বিভিন্ন রকম ভাবে তারা নিয়ত করত হজ করত, এটা চুপচাপ হজ করা একদম কথা বলবে না, এটা তোমার জন্য হালাল না, মহিলা কথা বলতে শুরু করবে, বোঝা গেল কি যে এটা একটা জাহিলি যুগের কাজ, জাহিলি যুগের লোকদের মতো আমাদের হওয়া চলবে না। শরীয়ত আমাদেরকে নিষেধ করেছে ফাসেক পাপাচারদের সাদৃশ্য অবলম্বন করতে, যে লোক ফাসেক, যে লোক পাপাচারী, যে লোক পাপ করে থাকে, পাপের পথে থাকে, তাদের অনুকরণ আমরা করব না, তাদের সাদৃশ্য অবলম্বন করব না, তাদের অনুরূপ অবলম্বন করব না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা, তুমি তোমাকে নিজেকে তাদের সাথে আবদ্ধ রাখো যারা সকাল সন্ধ্যায় তাদের প্রভুকে ডাকে, ইউরিদুনা ওয়াজহা, তারা তার সাথে আল্লাহ তাআলার চেহারা কামনা করে, তার সন্তুষ্টি কামনা করে, ওয়ালা তাআদু আইনাকা আনহুম তুরি দুজিনাত আল হায়াতিদ দুনিয়া, আর তাদের কাছ থেকে তোমার চোখ ফিরিয়ে নিও না যে তুমি দুনিয়ার সৌন্দর্য স্বভাব কামনা করবে, ওয়ালা তুতাইমান্না ফালনা কালবাহু আন যিকরিনা, আর তুমি তাদের অনুসরণ করো না যাদের হৃদয়কে বা তার অনুসরণ করো না যার হৃদয়কে আমি আমার জিকির থেকে গাফিল করে দিয়েছি, এখানে এখানে হচ্ছে উদ্দেশ্য, তার অনুসরণ করো না, সেই লোকের অনুসরণ করো না যার হৃদয়কে আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি, উদাস করে দিয়েছি, যে আমার জিকিরে আমার স্মরণে উদাস তার অনুসরণ করো না, তার মত হইও না, সে যা করছে তার অনুসরণ করো না, আর যে নিজের খেয়াল খুশি অনুসরণ করে, আর যা কাজ সীমা লঙ্ঘন করে, তার মানে পাপ কাজে খবরদার অনুসরণ করো না। আপনারা স্কুলে কলেজে পড়েছেন, মাদ্রাসায় পড়েছেন, মাদ্রাসা কলেজ আর যাই স্কুলের ছাত্র, যে কোনো ছাত্র হোক, ওই ছাত্রের ওস্তাদ থাকে, ওস্তাদের একটা থাকে না, বিভিন্ন ওস্তাদ থাকে। এই ওস্তাদের মধ্যে কেউ সিগারেট খায়, খবরদার ওস্তাদ খায় বলে তুমি খাবে না, খবরদার না। তুমি সেই ওস্তাদের, সেই মাস্টারের, সেই টিচারের, সেই শিক্ষকের অনুকরণ করো যে যা, যে যার হৃদয় আল্লাহর জিকিরে উদাস নয়, যে নিজের খেয়াল খুশির অনুসরণ করে না, কার অনুসরণ করে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুকরণ করে অনুসরণ করে চলে, তা তুমি অনুসরণ করো। যে খেয়াল খুশি অনুসরণ করে তুমি তা অনুসরণ করো না। আর যে যার কাজ সীমা লঙ্ঘন করে না, সীমা অতিক্রম করে না, তা অনুসরণ করো, অনুকরণ করো। আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন, হাসবিল্লাহি ওয়া নিমা রাব্বিকা ওয়ালা তুতি মিনহুম আযিমান আও কাফুরা, আল্লাহর রবের হুকুমের জন্য অপেক্ষা করো, ওয়ালা তুতি আর অনুসরণ করো না, আনুগত্য করো না, মিনহুম আযিমান আও কাফুরা, যে গুনাহগার, পাপাচার এবং কাফের, তার মানে কাফের এবং পাপাচারের অনুকরণ করো না। আমার স্যার বলেছেন, আরে তোমার স্যার তো পাপাচারই কাফের, তার অনুকরণ মাস্টার হলো তো কি হলো, গুরুজন হলেও যে গুরু তোমার কাফের, যে গুরু তোমার বাবাচা, যে গুরু তোমার পাপে লিপ্ত আছে, তার অনুসরণ, তার অনুকরণ কেন করবে? আল্লাহ তাআলা নিষেধ করছেন, খবরদার তার অনুকরণ করো না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আর খবরদার তাদের মত হয়ো না, তাদের মত হয়ো না যারা নাসুল্লাহ, আল্লাহকে ভুলে গেছে, ফানসাহুম আনফুসাহুম, আল্লাহ তাদেরকে নিজেদেরকে ভুলিয়ে দিয়েছেন, উলাইকা হুমুল ফাসিকুন, তারা হচ্ছে ফাসেকার, মানে ফাসেকদের অনুকরণ করে। ফাসেকাকে বলে ফাসেকার কাফের কি হয় না, ফাসেক কাফেরের ঈমান নেই, কিন্তু ফাসেকের ঈমান থাকে, কিন্তু কাবিরা গুনাহ করে, এমন এমন কাজ করে যে কাজ কি হয়, কাবিরা গুনাহ হয়, অতএব তাদেরও তুমি অনুকরণ, তাদের মতো করো না, তাদের মতো হইও না। শরীয়ত নিষেধ করেছে নারী পুরুষ একে অন্যের সাদৃশ্য অবলম্বন করবে না, নারী পুরুষের মতো হবে না, পুরুষ নারীর মতো হবে না। আল্লাহ তাআলা এক এক জাতিকে, নারীকে এক বৈশিষ্ট্যে সৃষ্টি করেছেন, আর পুরুষকে এক বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন, নিজে নিজের বৈশিষ্ট্য তারা বজায় রাখবে, নারী পুরুষ হতে পারবে না, পুরুষ নারী হতে পারবে না, লিবাসে, পোশাকে, চলনে, বলনে, কোনো কিছুতেই এক অপরের অনুকরণ করবে না, ভাবে, ভঙ্গিতে, আচার আচরণে, প্রসাধনে নারী পুরুষের একে অন্যের অনুকরণ, এটা হচ্ছে চারিত্রিক ক্ষয়, যে দেখবেন পুরুষরা অলংকার পরছে মহিলাদের মতো, সোনার হার পরছে, হাতে আংটি পরছে, সোনার চাই প্রসাধন করছে, লম্বা চুল রাখছে, ছাপা লুঙ্গি পরছে, ছাপা শার্ট পরছে, আর মেয়েরা উল্টো চুল ছোট করে দিচ্ছে, তারা পুরুষের মতো প্যান্ট শার্ট পরছে, ইত্যাদি ইত্যাদি, যেভাবে আপনারা দেখছেন পুরুষ নারী পুরুষের মতো, পুরুষ নারীর মতো, দাড়ি পচ্ছে, যে চুল লম্বা রেখে, ছাপা লুঙ্গি জামা পরে, গাঁটের নিচে মাটিতে পরিহিত কাপড় ঝুলিয়ে, গাঁটের নিচে কাপড় কারা পরবে, মহিলারা, কিন্তু পুরুষরা পরছে, আর মহিলারা কোথায় পরছে, গাঁটের নিচে কোথায়, হাঁটুর উপরে, মহিলারা পরছে কোথায়, হাঁটুর উপরে, আর পুরুষরা পরছে কোথায়, গাঁটের নিচে, পুরুষরা জামা পরছে, কি বলো এটাকে, শার্ট পরছে, শার্টের পরে নিচে আবার এমন টাইট দিয়ে টাইট করে বেঁধে রাখছে যাতে করে গলার অংশ দেখা যায় না, আর মহিলারা এইখানটা ফাঁক করে, এমন করে ফাঁক করে রাখছে যাতে যাতে করে অর্ধ গলাই দেখা যায়, এইভাবে এরা ফাঁক করে দিচ্ছে, আর ওরা কি করছে, টাইট করছে, উল্টোটা উল্টো না, উল্টা বুঝিল না, উল্টা কাম, এসব উল্টা কামের এক অপরের অনুকরণ, এর অনুকরণ করছে, পুরুষ নারীর অনুকরণ করছে, নারী পুরুষের অনুকরণ করছে, মাটিতে পরিহিত কাপড় ঝুলিয়ে, পাউডার মেখে, হাতে বালা পরে, গলায় সোনার চেন পরে, মহিলাদের অনুকরণ করে থাকে, একসঙ্গে লাল লাপ্পা মার্কা যুবক, পক্ষান্তরে চুল ছেঁটে ছোট করে, পরিহিত কাপড় গাঁটের উপর, বরং হাঁটুর উপর তোলে, প্যান্ট শার্ট পরে, অঙ্গ ভঙ্গিতে পুরুষের মতো ঘট ঘট করে চলে, বর্জিত করে চলে, এক শ্রেণীর আধুনিকা ম্যাডামের দল, যাদেরকে পিছন থেকে দেখলে কোন দর্শক সহজে ঠাও করতে পারে না, ছেলে না মেয়ে, এটা ছেলে না মেয়ে, পিছন থেকে যতক্ষণ না সামনে গেছে, সামনে হয়তো বুক টুক দেখে তখন হয়তো ভাববে যে হ্যাঁ এটা মেয়েই বলে, তাও সহজে ঠাও করা যায় না, আল্লাহ তিন ব্যক্তির দিকে তাকিয়ে দেখবেন না, আল্লাহর রহমত দুনিয়াতে একটা না, আপনি আমাদের কথা নিরানব্বইটা, তা সত্ত্বেও তাদের দিকে তাকিয়েও দেখবেন, তার মানে রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখবেন না। কে? আপনি ওয়ালিদাই, যে মা বাপের নাফরমান, মা বাপের অবাধ্য সন্তান, ওয়াল মারআতুল মুতারাজ্জিলা, আর পুরুষের বেশ ধারণকারিণী মহিলা, পুরুষের বেশ ধারণকারিণী মহিলা, ওয়া দায়ুস, আর দায়ুস পুরুষ, দায়ুস মানে যে তার স্ত্রী কন্যার ব্যাপারে ঈর্ষাহীন, ভেঙে বলবো আরো, স্ত্রী কন্যার ব্যাপারে ঈর্ষাহীন মানে স্ত্রী তার দেওরের সঙ্গে কথা বলছে, চাচাতো ভাইয়ের সঙ্গে কথা বলছে, হাসাহাসি করছে, আপনার মনটা কি বলে, কোনো সমস্যা নেই, দেওরের সঙ্গে একটু কথাবার্তা তো হবে, উপহাসের পাত্র পাত্রী, হ্যাঁ ভাবি দেওর, আপনার মনে কোনো রকম ঈর্ষা নেই, একে বলে দায়ুস, কিংবা আপনার স্ত্রী যা তার সঙ্গে অভাব মেলামেশা করছে, কখনো ব্যভিচারও করছে না, আপনি বলছেন না কোনো সমস্যা নেই, আপনি চাচ্ছেন তাকে, আপনি তার মনটাকে ছোট করবেন না, যাও স্বাধীনভাবে যাও, মার্কেট যাও, তারপর কেনা বেচা করো, লোকের সঙ্গে কথা বলো, আরামসে হাসাহাসি করো, মাখামাখি করো, কোনো সমস্যা নেই, এটা ইউস, এটা ইউসের দিকে আল্লাহ তারা তাকিয়ে দেখবেন না, বরং আর অন্য হাদিসে আছে তাই ইউস জান্নাতে যাবে না, আর তাই ইউস লায়াকুল জান্নাহ, তার মনের মধ্যে ঘৃণা নেই, হিংসা নেই, ঈর্ষা নেই, তার নিজের স্ত্রীকে, নিজের কন্যাকে, নিজের বোনকে এইভাবে ছেড়ে দেয় পর পুরুষের কাছে, এর জন্য আল্লাহ তারা তাকিয়ে দেখবেন না। ওয়া সালাসাতুল লা ইয়াদখুলুল জান্নাহ, তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, আল আকলি ওয়ালিদাইহি, মা বাবার অবাধ্য সন্তান, ওয়াল মুদমিনুল খামর, যে স্থায়ীভাবে মদ পান করে, ওয়াল মান্নানু বিমা আতা, দান দিয়ে দিয়েছি দিয়েছি করে গিয়ে বেড়ায়, প্রচার করে বেড়ায়, এই ব্যক্তি ব্যক্তি জান্নাতে যাবে না। আর সেই মহিলাকে অভিশাপ করেন যে পুরুষের লেবাস পরিধান করে। আল্লাহ আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা সেই মহিলাকে বা সেই মহিলাদেরকে অভিশাপ করেন যে মহিলারা পুরুষের বেশভূষা ধারণ করে, ওয়াল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন-নিসা, আর সেই পুরুষদেরকে অভিশাপ করেন যে পুরুষরা মহিলাদের মহিলাদের লিবাস পোশাক ধারণ করে মানে পরিধান করে। আর সেই মহিলা আমাদের দলভুক্ত নয় যে মহিলা পুরুষের আনুরূপ্য গ্রহণ করে এবং সাদৃশ্য অবলম্বন করে। মোট কথা হলো যে পুরুষ মহিলার অনুকরণ করতে পারে না বা সাদৃশ্য অবলম্বন করতে পারে না, তার মতো বেশ ধারণ করতে পারে না, তেমনি কোন মহিলাও কোন পুরুষের এবং পুরুষ কোন মহিলার সাদৃশ্য অবলম্বন করতে পারে না। মানুষ একটা বৈশিষ্ট্যপূর্ণ জীব, তাই তাকে নিষেধ করা হয়েছে সে যেন শয়তানের সাদৃশ্য অবলম্বন না করে। কার? শয়তান। শয়তান হচ্ছে মালউন, শয়তান হচ্ছে বিতাড়িত, শয়তান হচ্ছে অভিশপ্ত, সুতরাং শয়তানের অনুকরণ করবে না। আল্লাহ তাআলা এমনিতে আমাদেরকে বলেছে ইয়া আল্লাযীনা আমানু লা তাত্তাবিউ নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমরা ইসলামে পুরোপুরি দাখিল হয়ে যাও, নুসনুস না, আদা আদি না, খবরদার হে ইমানদাররা তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ওয়ামাই ইয়াতাবিল খুতুবাতি শয়তান, আর জেনে রেখো যে ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে তাহলে শয়তান ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশা ওয়াল মুনকার, শয়তান কিন্তু খারাপ এবং অশ্লীল কাজের দিকে তোমাকে নিয়ে শয়তানের অনুকরণ করলে, শয়তানের কথা মতো চললে, শয়তানের দাবি করলে, শয়তানের মতো হলে পড়ে সে অশ্লীল কাজের দিকে নিয়ে যাবে, খারাপ কাজের দিকে নিয়ে যাবে। বাম হাতে খাওয়া পান করা কোন কোন মানুষের ফ্যাশন, বাম হাতে খায় কিংবা ডান হাতে স্যান্ডউইচ আছে, বাম হাতে পেপসি অথবা চা, তাই না? ডান হাতে চায়ের কাপ আছে, বাম হাতে বিস্কিট, এইভাবে অনেক মানুষ খায়, কিছুই মনে করে না। বাম হাতে পানি খায় ইত্যাদি ইত্যাদি, মানে বাম হাতে দোষ কি? বাম হাতের দোষ ভাই, বাম হাতটা খারাপ মানে ব্যবহারের জন্য, যেমন আপনার নাকের মোটা, আপনার পোশাক পায়খানা ইত্যাদির জন্য বাম হাতকে বিশেষভাবে ব্যবহার করা হয়, আর ভালো কাজের জন্য ডান হাতকে ব্যবহার করা হয়, এটা শরীয়তে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তুমি যে বলো দোষ কি, দোষ তো তোমার পায়খানা আছে, পেশাব আছে ইত্যাদি, সুতরাং বাম হাতে খেও না, ডান হাতে খাও, শরীয়তে নির্দেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা লিয়াকুল আহাদুকুম বিয়ামিনিহি ওয়া ইশরাব বিয়ামিনিহি ওয়া লিয়াকুল বিয়ামিনিহি ওয়া লিয়াতি বিয়ামিনিহি, তোমাদের মধ্যে প্রত্যেককে যেন ডান হাতে খায়, ডান হাতে পান করে, ডান হাতে দেয়, ডান হাতে নেয়, আর খবরদার এর বিপরীতে করো না, কেননা ফাইনা শাইতান ইয়াকুলু বিশিমালি, কেননা শয়তান তার বাম হাতে খায়, বাম হাতে পান করে, বাম হাতে দেয়, বাম হাতে নেয়। এবার জানি না শয়তানের কেমন হাত, তার কেমন ভাবে নেয়, কেমন ভাবে দেয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, কিন্তু আমাদেরকে নিষেধ করা হচ্ছে যে শয়তান এরকম করে, অতএব তোমরা শয়তানের বৈপরীত্য করো, শয়তান যা করে তার বিপরীত করো, তোমরা ডান হাতে খাও পান করো। নিষেধ করা হয়েছে সম্মানের অধিকারী মানুষ যেন জন্তু জানোয়ারের অনুকরণ ও সাদৃশ্য অবলম্বন না করে, পশুর মতো না হয়, পশুর মতো না হয়। বস্তুত যারা কান থাকতে ভালো কথা শোনে না, চোখ থাকতে ভালো জিনিস দেখে না, হৃদয় থাকতে ভালো কথা বোঝে না, তারা কে? তারা কে? সত্য পথের সন্ধান পায় না, তারা চতুষ্পদ জন্তু, আর বরং চতুষ্পদ জন্তু নয় তার থেকেও নিকৃষ্ট। এ কার কথা? সৃষ্টিকর্তার কথা, যিনি সৃষ্টি করেছেন মানুষকে এবং পশুকে, প্রত্যেককে নিজ নিজ প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, তিনি নিজেই বলছেন ওয়ালাকাদ যারান্না লি জাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুব, আমি বহু মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি যাদের হৃদয় আছে কিন্তু লা ইফতাহুনা বিহা, সেই হৃদয় দিয়ে বোঝে না, ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের চোখ দিয়েছি কিন্তু চোখ দিয়ে দেখে না, ওয়ালাহুম আযানুন লা ইসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু কান দিয়ে শোনে না, তারা কি শুনতে পায় না, দেখতে পায় না, না ভালো বোঝে কোনটা জাপানি কোনটা চায়না, ভালো বোঝে এসব ভালো জ্ঞান আছে, কোনটা ইন্ডিয়ান মাল কোনটা দেশের মাল, এসব ভালো জ্ঞান আছে, কিন্তু কি বুঝে না, ভালো কথা বোঝে না, ভালো কথা শোনে না, ভালো জিনিস দেখে না, খারাপ জিনিস দেখে না। আল্লাহ আকবার, কত শত টিভি লাগানো আছে, আর টিভিতে 500 800 900 চ্যানেল, 1000 চ্যানেল আছে, সেই চ্যানেলের বোতাম টিপতে টিপতে টিপতে টিপতে কোনটা দেখে, কোরআন দেখে না হাদিস দেখে না কি দেখার দেখে, মনটা কোন দিকে যায়, নফসে লাও আম্মারা হলে পরে ওই নোংরা জিনিস দেখবে, আর নফসে যদি মুতমাইন না হয় শুধু ভালো জিনিসই দেখবে। বাংলা পিস টিভি দেখো, ইসলামিক চ্যানেল দেখো, ইসলামিক জিনিস দেখো, কোরআন দেখো ইত্যাদি ইত্যাদি, আর এই নফসে লাওয়ামা মানুষ কখনো এটা দেখে কখনো ওটা দেখে, কখনো মদ খায় কখনো দুধ খায়, কখনো ভালো জিনিস দেখে কখনো মন্দ জিনিস দেখে, এইভাবে চলছে। বহু মানুষ আছে তারা দেখে কিন্তু খারাপ জিনিস দেখে, শুনতে পায় কানে কিন্তু খারাপ জিনিস শুনে, আল্লাহর কালাম শুনে না, আল্লাহর ভালো জিনিস ভালো কথা শুনে না। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, বরং তার থেকেও নিকৃষ্ট পথভ্রষ্ট, উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে উদাসীন, এরাই হচ্ছে উদাস। কোরআন এসেছে, রাসূল এসেছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য ইসলাম পাঠিয়েছেন কিন্তু উদাস হয়ে আছে। আল্লাহ তাআলা বলছেন আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, তুমি কি মনে করো যে ওদের অধিকাংশ শুনতে পায় এবং জ্ঞান করে? না না না, ওদের অধিকাংশই শোনে না জ্ঞান করে না। ইনহুম ইল্লা কাল আনাম, ওরা আসলে চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল্লু সাবিলা, বরং তাদের থেকেও বিকৃষ্ট পথভ্রষ্ট, তাদের থেকেও পথভ্রষ্ট। আপনারা জানেন কিছু কিছু জন্তু জানোয়ার আছে যাদের দিলে রহম আছে, যারা এমন কাজ করে যে মানুষ করে না। আপনি অনেকে দেখে থাকবেন সাধারণ বাথরুমে গিয়ে লোকে পায়খানা করে ছেড়ে দেয়, এখানকার বাথরুম গুলো দেখছেন আমিন আছে সে আমরা পরিষ্কার করবে, আমি আমরা হেগে ছেড়ে দিয়ে চলে এলাম বাস। অথচ বিড়ালকে লক্ষ্য করবেন, বিড়াল এমন জায়গায় পায়খানা করে, পায়খানা করার পর কি করে হেগে দেয়, তাই না? তাহলে এই ক্ষেত্রে তুমি পশুর থেকে নিকৃষ্ট, তুমি নিজের পায়খানা গন্ধ দুর্গন্ধ হবে, শুকিয়ে যাবে, পেনটা খারাপ হবে এটা তো ভাবলে না। তুমি ভাবছো আমেল আছে, কোন জায়গায় তো আমেল নেই, যেমন রাস্তাঘাটে যে সমস্ত বাথরুম গুলো থাকে দেখেছেন পরিপূর্ণ হয়ে থাকে, পরিপূর্ণ হয়ে থাকে, এখান থেকে তুমি জন্তু জানোয়ার থেকে নিকৃষ্ট হয়ে গেলে। আল্লাহ তাআলা বলছেন যাদের আসলে বোঝার শক্তি নেই, বুঝ নেই, হচ্ছে বুঝ নেই, পায়খানা করে দেবো চলে গেলাম। দেখেন কে দেখেন, তোমার নিজের দায়িত্ব হলো তুমি নিজে পরিষ্কার পরিচ্ছন্নতা করবে, কিন্তু তোমার নিজে পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে তুমি অপরপর করে ছেড়ে দিচ্ছ, তুমি বুঝলে কোথায়? অতএব তুমি হচ্ছে জন্তু জানোয়ার থেকে নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা যারা ঈমান এনে নেক আমল করে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার পাদদেশে যার নিচে নদী সমূহ প্রবাহিত। ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআমু ওয়ান-নারু মাসওয়াল লাহুম। যারা কাফের তারা দুনিয়ার সম্পদ ভোগ করে, উপভোগ করে দুনিয়াকে, আর খায় পান করে, খায় কামা তাকুলুল আনআম যেমন চতুষ্পদ জন্তু খায়, আর ওয়ান-নারু মাসওয়াল লাহুম তাদের ঠিকানা হলো জাহান্নাম। তার মানে এই কাফেরদের মতো হইও না, আল্লাহ ওদেরকে কাফেরদের মতো নিষেধ হতে নিষেধ করছেন যে তোমরা ওই রকম খাও আর পান করো, আর দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, হা হা বাঁচার আগে খেয়ে নাও, পেট ভরে খেয়ে নাও, আর পরে পেলে তো হাগা পদেও খায়, পরে তো খেতেই হবে, কিন্তু খেয়ে খেয়ে দুনিয়াটা খালি ভোগ করে নাও, দুনিয়াটা উপভোগ করে নাও, এই হচ্ছে বুদ্ধি। আখেরাত যে একটা জিনিস আছে তাদের বিশ্বাস নেই, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন ওয়াতুলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওিন। তাদের আয়াত তাদের কথা পড়ে শোনাও, তার কথা তার কথা পড়ে শোনাও যাকে আমি আয়াত দিয়েছিলাম, তারপরে সে সেখান থেকে বেরিয়ে যায়, শয়তান তার অনুসরণ করে, ফাকানা মিনাল গাওিন সে ভ্রষ্ট হয়ে যায়। কে? যাকে কোরআন শিখিয়েছিলাম, যাকে কোরআন দিয়েছিলাম, কিন্তু কোরআন শেখার পরে অনেক আমল করে না, তাই না? অনেক আলেম আছে যে কোরআন জানে, অনেক হাফেজ আছে কোরআন জানে, কারি আছে কোরআন জানে, কিন্তু কোরআনের উপরে আমল করে না। ওই যে আপনারা একটা হাদিস শুনেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন যে এক ব্যক্তির মাথায় পাথর মারা হচ্ছে, কোন ব্যক্তি যে কোরআন শিক্ষা পাথর মারা হচ্ছে, মাথা চূর্ণ হয়ে যাচ্ছে, আবার পাথরটা কুড়িয়ে আনতে আনতে মাথা ঠিক আবার মারা হচ্ছে, কি ব্যাপার? কোরআন শিক্ষা করেছিল কিন্তু কোরআন না রাতের বেলায় তেলাওয়াত করেছিল আর না দিনের বেলায় আমল করেছিল, এই মাথা হালকা করা হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ শিনা লা রাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া। এই দুটি চাইতাম এই দ্বারাতে, কোরআনের দ্বারাতে কি হয়, মানুষ কোরআন শিক্ষা করলে তার দ্বারা সম্মান পায়, তাই না? তার দ্বারা সে উচ্চ মর্যাদা লাভ করতে পারত, কিন্তু উচ্চ মর্যাদা না করে নিজের খেয়াল খুশি অনুসরণ করতে লাগলো, নিজের পবিত্রের অনুসরণ করতে লাগলো, কোরআনের উপরে আমল করলো না। তার উদাহরণ কি? ফামাযালুহু কামাযালিল কালব, তার উদাহরণ হলো কুকুরের মতো, কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি আলহাস, তার উপরে কিছু রাখো বোঝা, হ্যাঁ হ্যাঁ হাঁপাবে, এইভাবে জিব্বার উপরে হাঁপায়। আও তা তুরুক হই আলহাস, আর যদি বোঝা না রাখো এমনি দাঁড়িয়ে আছে তবুও সে জিব্বার উপরে হাঁপাচ্ছে। জালিকা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এ হচ্ছে এই কুত্তা তার উদাহরণ, তাদের উদাহরণ যারা আল্লাহর আয়াতকে মিথ্যায়ন করে, আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করে, বিশ্বাস করে না, বিশ্বাস হয় না, শিক্ষা করে কিন্তু বিশ্বাস হয় না, আমল করে না। ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইতাফাক্কারুন, কাহিনী বর্ণনা করো যাতে করে ওরা চিন্তা ভাবনা করে। আর একটা উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা, মাসালুল লাযীনা হুম্মিলু তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা, তাওরাত তাদেরকে দেওয়া হয়েছিল বহন করার জন্য, আমল করার জন্য, তারা আমল করলো না। তারা হচ্ছে কামাসালি হিমার, গাধার মতো, তারা হচ্ছে হিমারের মতো, গাধার মতো। ইয়াহমিলু আসফারা, যে বোঝা বহন করে, কিন্তু বোঝায় কি আছে জানে না, সেই বলদের মতো যে বলদ চিনি বহন করে কিন্তু চিনি মিষ্টি না তেতো সে জানে না, এই আনন্দের কথা এখানে, আনন্দের কথা, আনন্দকে বলা হচ্ছে কুকুরের মতো হয়ে না আর গাধার মতো হয়ে না। প্রদর্শন করেন না, জানেন এই শ্রেণীর মানুষ যারা শিক্ষা করে অথচ আমল করে না। শক্তি সিন্ধু মাঝে রহি হয় শক্তি প্রেরণা যে মরিবার বহু পূর্বে জানিও মরিয়া গিয়াছে। নদীর পথে আপনি চলছেন অথবা আপনি পিপাসিত, সমুদ্রে আছেন অথচ আপনি পিপাসিত, মিঠা পানি সমুদ্রে থেকেও যদি আপনি পিপাসিত থাকেন তাহলে সেই জাতি বহু আগেই মারা গেছে যদিও সে জীবিত। মরিবার বহু পূর্বে জানিও মরিয়া গিয়াছে। এক জায়গায় ছিলাম, হঠাৎ করে রেডিও আমার হাতে রেডিওটা ছিল, আমি ভালো খবর শুনবো, তো হঠাৎ করে সে এসে ওয়ালে রেডিওটা নিয়ে শুরু করে দিল। তখন চলছিল ওই যে দুপুরের পর গান হয় না, ছায়াছবির গান, ছায়াছবির গান শুরু করে দিল। ডিস্কো আলেম আছে যারা গান বাজনা হারাল মনে করে, বহু ডিস্কো আলেম আছে যারা গান বাজনা হারাল মনে করে। তারপরে আরো এমন এমন ঢিলে ঢিলে ফতোয়া আছে তারা সে দিয়ে থাকে। তো আমি বললাম গান বাজনা আপনি হারাম তা জানেন না? ঝুড়ি লক্ষ বছর ঝর্ণায় ডুবি রস পায় না কোন মুড়ি। ফল পাইয়াছ, দেখেছেন ঝুড়ি মাথায় ফল নিয়ে যাওয়া হয়, ওই ঝুড়িতে কত ফল রাখা হয় কিন্তু ফলের যে কি স্বাদ আছে, আপেলের স্বাদ কি, আমের স্বাদ কি, আনারসের স্বাদ কি, এ কি ঝুড়ি জানে? জানে না। এই ফলের ঝুড়ির মতো, এই আলেম হচ্ছে ফলের ঝুড়ির মতো, যে ফলের কোনো স্বাদ পায় না, কোরআন ও হাদিসের কোনো স্বাদ গ্রহণ করে না, লক্ষ বছর ঝর্ণায় ডুবি রস পায় না কোনো। অনেক দেখবেন ঝর্ণাতে ঝর্ণার নিচে পাথর থাকে, সৌন্দর্যের জন্য পাথর রাখা থাকে, তাই না? বড় বড় পাথর রাখা থাকে, আর সেই পাথর ভেতরে যদি ভাঙে ভেতরে রস থাকে, পায় না। নুড়ি লক্ষ বছর পাথর পানির নিচে থাকলেও রস পায় না, এই হচ্ছে সেই শ্রেণীর আলেম। ইবনুল জাওজিকে এক ব্যক্তি বলল, আপনি জুমায় আগামী জুমায় আপনি দাস মুক্তির ফজিলতের উপর খুতবা দেবেন, এখন তো বহু দাসপ্রথা চলছে, তখন চলছিল, অতএব আপনি আগামী জুমাতে দাস মুক্ত করলে কি ফজিলত সেটা আপনি বলবেন। ইবনুল জাওজি আগামী সপ্তাহে না দিয়ে দিলেন এক মাস পরে, এক মাস পরে খুতবা দিলেন। তিনি পরে একটি দাস নিজে মুক্ত করলাম, তারপরে আমি সেই বিষয়ে এই জমাতে খুতবা দেখলেন। উনি জানছেন যে আমি যে কাজ করিনি, যে কাজ করতে পারিনি, সে কাজের জন্য আমি অপর মানুষকে আদেশ করবো, এটা আমার জন্য শোভনীয় নয়। কারণ আল্লাহ বলছে যা তুমি নিজে করো তা অপরকে বলো না, কাবুল আমাতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, তুমি লোককে এমন কাজ করতে বলো যে কাজ তুমি নিজে করো না, আমার কাছে ভালো ভাগ বিশেষ এবং বড় প্রজনক, সুতরাং আগে করো তারপরে অপরকে বলো, আর নিজে সামলাও, নিজে আগে আমল করো তারপরে নিজে নিজে আচরিয়া শেখাও, অপরকে শেখাও, নিজে আচরিয়া কর্ম পরকে শিখাও, নিজে আগে করো তারপরে পরকে শিক্ষা দাও, এ হচ্ছে ইবনুল জাওজি। আর এরকমই উচিত প্রত্যেক আলেমের উচিত যে যা শিখেছে তার উপরে আমল করা। আমলহীন আলেমের উপমা হল সেই দৃষ্টিহীন লোকের মতো যে অন্ধকার রাত্রিতে হাতে চেরাগ নিয়ে পথ চলে থাকে। যে আলেম অথচ আমল করে না, সে রাতের অন্ধকারে হাতে চেরাগ নিয়ে যায় কিন্তু নিজে অন্ধ, নিজেই দেখে না, আর লোককে চেরাগ দেখায়, তাই না? যাতে লোকে পথ পায়, লোককে পথ দেখায় কিন্তু নিজে অন্ধ, নিজে পথ পায় না। মোট কথা মাসালুল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, মোট কথা আমাদের পশুর মতো হওয়া চলবে না, পশু মতো হওয়া চলবে না। আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন শিরকের ব্যাপারে যে যারা আল্লাহ ছাড়া অন্য আউলিয়া গ্রহণ করে, আল্লাহ ছাড়া অন্য দোস্ত বন্ধু গ্রহণ করে, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে, তাদের উদাহরণ হলো আনকাবুতের মতো, কিসের মতো? মাকড়সার মতো। যে মাকড়সা ঘর তৈরি করে, নিজের ডালা দিয়ে ঘর তৈরি করে। আর সব থেকে আনকাপু, সব থেকে দুর্বল ঘর পৃথিবীর বুকে, সব থেকে দুর্বল ঘর কার ঘর? মাকড়সার ঘর। যারা শিরিক করে, মুশরিক যারা, তারা যাদেরকে পরিত্রাণ দেবে মনে করে, যারা তাদেরকে মনে করে বিপদ তাগন, যাদের লেজ ধরে পার হবো মনে করে, যাদের সুপারিশে কাল কেয়ামতে পেরিয়ে যাব মনে করে, তাদের উদাহরণ কেমন? যেমন ওই দুর্বল মাকড়সার জাল। মাকড়সার জাল একটা মাছি কিংবা মশা আটকাতে পারে, সেখানে তো হাতি আটকাতে পারে না, ঘোড়া আটকাতে পারে না। এই দুর্বল ঘর তারা ধারণ করে থাকে, এরাও সেরকম দুর্বল যারা এরকম মনে করে। আর আল্লাহ তাআলা বলেছেন আনকাবুত লাউ কানু ইয়ালামুন, সব থেকে দুর্বল ঘরে দুর্বল অবস্থার মতো হচ্ছে মুশরিকদের অবস্থা, অতএব মুশরিকদের মতো হয়েও না। কিন্তু হেদায়েতের আলোকপ্রাপ্ত মানুষ কোন জন্তুর অনুকরণ করতে পারে না, জানোয়ারের অনুকরণ করতে পারে না। এই জন্য কয়েকটা উদাহরণ নেন। মহান আল্লাহ বলছেন ইদা সাজাদা আহাদুকুম ফালা ইয়াকুম কামা ইয়াকুল বাইত, যখন তোমাদের কেউ সিজদা করবে তখন সে যেন সেই রকম না বসে যেমন উট বসে। তাহলে কেমন করে বসবো আল্লাহর রাসূল? বলে ইয়াদা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি, সে যেন হাঁটুর আগে হাত রাখে। এ হচ্ছে হাঁটুর আগে হাত রাখে। অন্য এক হাদিসে আছে যে সে যেন হাতের আগে হাঁটু রাখে, সেটা দুর্বল হাদিস। সহি হাদিস যেটা সেটা হচ্ছে কি, হাঁটুর আগে হাত রাখে, আগে হাত রাখবেন মাটিতে, তারপরে আপনার হাঁটু যাবে পরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বলছেন, তিনি বলছেন আউসানি খালিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আমার বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন তিনটে জিনিসে। ওয়া নাহানি আন সারাস, আর তিনটে জিনিস থেকে নিষেধ করেছেন। নাহানি আন নাকরাতিন কা নাকরাতিন দিক, আমাকে নিষেধ করেছেন মোরগের ঠোকর দেওয়ার মতো যেন নামাজের ঠোকর না দিই। দেখেছেন অনেক নামাজ পড়ে, অনেক মুসল্লি নামাজ পড়ে আসে, হ্যাঁ এই হাফ মানে পুরোটাও বসে না, দাঁড়ায় যখন রুকুতে গেল রুকুটা পুরো যায় না, রুকু থেকে যখন উঠে তখন পুরোটা, আসলে নিয়ম হলো কি পুরোপুরি সোজা খাড়া হয়ে যেতে হবে, সেখানে দোয়া করতে হবে, তারপরে যেতে হয় ধীরে ধীরে। কিন্তু না, ঠকা ঠক যেন স্প্রিং লাগানো আছে কোমরে, কোমরে স্প্রিং লাগানো আছে হাফ, তারপরে গেল সিজদা, সিজদা থেকে উঠে এবার হাফ উঠলো, উঠে বসে না। অথচ নিয়ম হচ্ছে কি যেন সিদ্ধড়া, সিদ্ধড়া সমস্ত হাড্ডি কি হয় সোজা হয়ে যায়, কিন্তু হাফ ওঠে তারপরে ভিতরে যায়। আর তাদের কাছ থেকে খালি সুসু শুনতে পারবেন, সুবহানা রাব্বিয়াল আজিম, সুবহানা রাব্বিয়াল আলা পরিষ্কার শোনা যায় না, খালি সুসু সুসু সুসু। অনেকে আবার দাঁড়িয়ে যে রাব্বানা ওয়া লাকাল হাম বলবে, এই সামান্য দোয়াটা রাব্বানা ওয়া লাকাল হামটা ওই সেজদার আগে গিয়ে বলবে, তার মানে দাঁড়িয়ে রাব্বানা ওয়া লাকাল হাম দই বলতে বলতে তোমরা সেজদা করে দিচ্ছে। এইভাবে খবরদার নাকরাতি দুগর নাকরাতি দিকা, তার মানে কি বলে মোরগের ঠোকর মাত্র ঠোকর মারার মতো নামাজ পড়ো না। ওয়াইতা কাইতা আল কালব, আর নামাজের মধ্যে কুকুরের মতো বসো না। কুকুর কিভাবে বসে? কুকুর কিভাবে বসে? হাঁটুটাকে উপরে তোলে আর পা দুটোকে, এই হাত দুটোকে মাটিতে নামিয়ে দেয়। মাটিতে হাত দুটোকে নামিয়ে যে পাটা উপরে তুলে রাখবে, এরকম বসা বসো না। কখন ওই দুই সিজার মাঝখানে দশা হতে ইত্যাদি। ওয়াল ইত্তিফাত কা ইত্তিফাত ইসআলাব, আর শিয়ালের দেখার মতো চকর বকর করে তাকিয়ে দেখো না। দেখছেন তিনটে জন্তুর মতো হতে নিষেধ করা হবে নামাজে, না মুরগের মতো হবে ঠক ঠক করে নামাজ পড়বে, আর না কুকুরের মতো বসবে, আর না শিয়ালের মতো তাকাতাকি করবে। এটা একবার দেখছো, ঘড়িয়া একবার দেখছো, এদিকে দেখছো, বাইরে দেখছো, বাইরে দেখছো, কে আসছে যাচ্ছে সব দেখা দেখি করছো, এটা কিন্তু জন্তু জানোয়ারের অভ্যেস, কোন মুসলমান বা একজন মুসল্লি হতে পারে না। অন্য এক বর্ণনায় আছে কাই কাই বান্দরের বসার মতো বসো না নামাজে, বান্দরের মতো, যে বান্দর ভাই এক কুকুরের মতো প্রায় হারিয়ে ভাবে ভিতরে রাখে আর হাতটাকে এভাবে নামিয়ে রাখে, এইভাবে বসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা সাজাদা আহাদুকুম ফালিয়া আকাদিন, যদি যখন কেউ সেজদা করবে সে যখন সোজা হয় পিঠটাকে সোজা সোজা সেজদা করে, এই যে তীরের উক্তি বলে আপনার কামানের মতো যাবে গুটিয়ে না রাখে। ওয়ালা ইফতারিস দিরাইহি ইফতারাস আল কালব, আর নিজের এই যে এই হাতের রলাকে যেন মাটিতে বিছিয়ে না রাখে। কিভাবে সেজদা দেখেন তো, কিভাবে সেজদা দিতে হবে, সেজদা কিভাবে দিতে হবে ভালো করে দেখান। আচ্ছা কিছু মানুষ আছে দেখবেন কিভাবে সেজদা দেয়, নিজের কোনোইটাকে পেটে লাগিয়ে দেয়, দেখান পেটে লাগিয়ে দেয় কিভাবে, এলা পেটে লাগিয়ে দেয় কোনোইটাকে, এইভাবে লাগান চলবে না। অনেকে জ্যাঙ্গের সাথে লাগিয়ে দেয়, দেখেন জ্যাঙ্গের সাথে লাগান কোনোইটা লাগান আর উঠিয়ে যান, হ্যাঁ এইভাবে অনেকে সেজদা দেয়, এটাও জায়েজ না। কিভাবে সুন্নত কিভাবে হলো, হ্যাঁ এইভাবে এইভাবে সরিয়ে রাখতে হবে, ঠিক আছে। পাঁজরের সাথে লাগিয়ে রাখলে হবে না এবং জ্যাকের সাথেও লাগিয়ে রাখলে হবে না, আর হাত দুটোকে পিছিয়ে রাখলে হবে না। কারণ হাত দুটোকে সিদ্ধার্থের পিছিয়ে হাত দুটো অনেকে পিছিয়ে রাখে, মাটিতে মাটিতে সাপ করে, এইভাবে এটা বিষয় চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ইফতারিশু যারা আইহি ইফতারাল কান, এইভাবে কুকুরের মতো হাত দুটোকে বিছিয়ে রাখেন না, রাখবেন না, বাস ঠিক আছে। এখন কথা হলো কি যে কুকুরের মতো হতে নিষেধ করা হয়েছে, নামাজ পড়বেন ঠিক সুন্নত অনুযায়ী, আপনাকে সেজদা দিতে হবে ঠিক গোবরটাকে ফাঁক রেখে, তবে যখন জামাতে থাকবেন কাতারা যখন থাকবেন তখন জোর করে আপনি ফাঁক করবেন তা করবেন না, কারণ সেখানে যেমন সুবিধা নরম ভাবে যেন পাশের মুসল্লির কষ্ট না হয় সেটা খেয়াল রাখতে হবে, কিন্তু একা যখন পড়বেন তখন কি করবেন এইভাবে ফাঁক করে, এটাই হচ্ছে সুন্নত। কিন্তু জোর করে জ্যাকের সাথে লাগিয়ে পাঁজরের সাথে লাগিয়ে অনেকে সিজদা করে, এটা ঠিক না। আর কুকুরের মতো মাটিতে খবরদার হাত পিছিয়ে রাখবেন না, ব্যাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, আর নাকরাতিল গোরা, কাকের দানা খাওয়ার মতো নামাজ পড়ো না, ইফতিরাশ হিসাবে হিংস্র জন্তুর মতো হাত পিছিয়ে দেবো না, মশলা না থাকলেও এক এক প্রত্যেক দিন এক জায়গাতে সে দাঁড়ায়, এক এক লোক আছে প্রত্যেক দিন তার নিজের জায়গা, এমনকি সেই জায়গায় কেউ বসে সরে যাও এখানে বসবো না, মসজিদ যত জায়গা পাবেন বিভিন্ন জায়গায় চেষ্টা করেন। বলা হয় যে যেখানে আপনি সেজদা করবেন জমিন কাউকে আমাদের দিনে আপনার জন্য সাক্ষ্য দেবে তাই না, তো যে প্রত্যেক জায়গাতে বিভিন্ন জায়গাতে সেজদা করবে বিভিন্ন জায়গায় আপনার জন্য কে আমাদের সাক্ষী দেবে যে আমার উপরে সেজদা করেছিল, আর নিয়ম হলো যে জায়গায় নামাজ পড়বেন সেই জায়গা থেকে ফরজ নামাজ পড়বেন সেই জায়গা থেকে সরে অন্য জায়গায় নামাজ পড়বেন। কিন্তু আপনি যদি একটা জায়গাকে নির্দিষ্ট করে নেন তাহলে যে উটের মতো কাজ হলো যে উট নিজের একটা নির্দিষ্ট জায়গা বানিয়ে নেয়। মোট কথা আজকে আমরা বুঝতে পারলাম যে আমরা মুসলমান মুসলমানদের মতো হব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ, তার মতো হব, এবং এই এই শ্রেণীর মানুষ ইহুদিদের মতো হব না, খ্রিস্টানদের আগে বলা হয়েছে খ্রিস্টানদের মতো হব না, কাফেরদের মতো হব না, আজমদের মতো হব না, পশু জন্তু জানোয়ারের মতো হব না, শয়তানের মতো হব না, নারীর মতো হব না এবং নারী পুরুষের মতো হব না, তার মানে লেবাসে পোশাকে আচরণে ইত্যাদি হব না, এইটা আমাদের মনে রাখা দরকার। আমরা হচ্ছি এক সুন্দর জাতি, সেই জাতি জাতির নিজস্ব বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য যেন আমরা বজায় রাখতে পারি আল্লাহর কাছে এই কামনা করি, এই তৌফিক চাই যেন কোন জন্তু জানোয়ারের মতো আমরা না হই, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। যে আজ শুনছি তা যেন আমল করতে পারি, কারণ আমল করা জরুরি, এবং তারপরে তার যেন দাওয়াত দিতে পারি, তার প্রচার করতে পারি, এ আল্লাহর কাছে আমরা তৌফিক চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين.